পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরব সুরের রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ফুলের সুরভি মায়া উদাসী হাওয়ায় মন ভরে দেয়, অরণ্যে কাঁপে ছায়া, ফুলের সুরভি মায়া উদাসী হাওয়ায় মন ভরে দেয়, অরণ্যে কাঁপে ছায়া, অরুণ আলো ব্যথিত প্রেমের কমলিনী মুখ ঢাকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ওগো প্রেম তুমি স্বপনের মায়া মৃগ, আজো বন পথে মায়া হরিণীর ঠিকানা দেবে না কি গো। ওগো প্রেম তুমি স্বপনের মায়া মৃগ, আজো বন পথে মায়া হরিণীর ঠিকানা দেবে না কি গো। ফিরে এসো তবে গানে আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে, ফিরে এসো তবে গানে আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে, মন যে দিল না একই পরিহাস মন দিতে যাওয়া তাকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে।